আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا وقال الله تبارك وتعالى والذين استجابوا لربهم واقاموا الصلاه وامرهم شورى بينهم ومما رزقناهم ينفقون কর্মী সম্মেলন 2015 এর আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আপনাদের সামনে মুখোমুখি হওয়ার সুযোগ লাভ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রহমত এবং শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বক্তব্যের বিষয় নেতৃত্বের সংস্কারে আহল হাদিস আন্দোলন বাংলাদেশের অবদান। এদেশে বা সারা দুনিয়াতে নেতৃত্ব গঠনের যে প্রক্রিয়া চলছে সেটা ইসলামিক প্রক্রিয়া নয়, এটা ভুল প্রক্রিয়া। এই ভুল প্রক্রিয়া বর্জন করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নেতৃত্ব তৈরির ব্যবস্থা না করা পর্যন্ত দুনিয়ার এই যে মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা, গণ্ডগোল এগুলো বন্ধ হবে না। এখন আমাদেরকে জানতে হবে নেতৃত্বের বিষয়ে ইসলামের নির্দেশনা কী, এবং এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা যারা আন্দোলনের সাথে আছি বা অন্যান্য ইসলামী আন্দোলনের নামে যে সমস্ত আন্দোলনে আছি তারাও বুঝি না যে ইসলামে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিটা কী। আমরা বলি আমরা ভোট দিই না, না, আমরা ভোট না দেওয়ার সাথে একমত নই, আমরা এই পদ্ধতির সাথে একমত নই। বর্তমানে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে আহল হাদিস আন্দোলন বাংলাদেশ একমত নয়। প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে ইসলাম সাপোর্ট করে না। তাহলে কোনটা করে? আমি আগে ইসলামের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটা সংক্ষেপে আপনাদের সামনে বলবো আল কোরআনুল করিম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর তোমাদের যারা আমির দায়িত্বশীল তাদেরকে মেনে নাও। এখানে যদি তোমাদের বিতর্কের সৃষ্টি হয় তাহলে এই সিদ্ধান্তটা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ন্যস্ত করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নাও। যদি তোমরা প্রকৃত পক্ষেই আল্লাহর উপরে বিশ্বাসী হও, পরকালকে বিশ্বাস করো, এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং সঠিক পদ্ধতি। সূরা শুআরার 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে নেয়, সালাত কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে কার্য সম্পাদন করে, তাদেরকে প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। বুখারী মুসলিমের একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যারা আমাকে মানল তারা আল্লাহকেই মান্য করল, ওয়ামান আসানি, যারা আমাকে অমান্য করল আসাল্লাহ, সে আল্লাহকে অমান্য করল, ওয়ামান ইউতিউল আমির, যারা আমিরের আনুগত্য করল ফাকাদ আতাআনি, সে আমাকেই মানল, ওয়ামান ইয়াসিল আমির ফাকাদ আসানি, আর যারা আমিরের আনুগত্য করল না, আমিরকে মানল না, সে মূলত আমাকেই অমান্য করল। মুসলিম শরীফের আর একটা হাদিস উম্মে হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ, একজন বিকলাঙ্গ ক্রীতদাসকেও যদি তোমাদের আমির নিযুক্ত করা হয় আর তিনি যদি তোমাদেরকে কিতাবুল্লাহ অনুযায়ী পরিচালিত করেন তাহলে তাকে তোমরা, তার নির্দেশ তোমরা শোনো এবং তাকে তোমরা মানো। উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমরা বায়াত নিলাম যে আমিরের কথা শুনব, আপনার কথা শুনব এবং মানব, সুখেও মানব দুঃখেও মানব। ওয়াল মানসাতি ওয়াল মাকরাহি ফিল উসরি ওয়াল ইসরি, টাকা পয়সা থাকলেও মানব, টাকা পয়সা না থাকলেও মানব, অভাবেও মানব, অনটনেও মানব, সুখে দুঃখে সব সময় মানব। ওয়ালা আসরাতিন আলাইনা, আমাদের বিপক্ষেও যদি আপনি সিদ্ধান্ত দেন সেটাও আমরা খুশি মনে মেনে নিব। ওয়ালা আনলা নুনাজিয়াল, আমরা আহলা ইমারত নিয়ে আমরা দ্বন্দ্বে জড়াবো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরিহি শাইয়্যান ইউকরিহুহু ফালিয়াসবির, কেউ যদি আমিরের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করে যেটাতে তাকে দৃষ্টিকটু মনে হয়, তাকে খারাপ লাগে, রাসূল বলেন ফালিয়াসবির, তাহলে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাতা শিবরান ফায়ামুতু ইল্লা মাতা মাইতাতান জাহিলিয়া, মুত্তাফাকুন আলাইহি। কারণ আমিরের এরকম ত্রুটি বিচ্যুতি দেখে সবুর না করে যদি কেউ জামাত ভেঙে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যদি এক বিঘত পরিমাণও জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এভাবেই যদি তার মৃত্যু হয় তাহলে তার এই মৃত্যুটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু। আব্দুর রহমান বিন সামারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন লা তাসআলিল ইমারা, আব্দুর রহমান তুমি নেতৃত্ব চেয়ো না, ফাইন্না কাইন উতিতাহা আন মাসআলাতিন, নেতৃত্ব চাওয়ার পরে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয় উক্কিলতা ইলাইহে, তাহলে তোমাকে তোমার তোমার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দেওয়া হয়, এর দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর না চেয়ে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয় উইন তা আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আর আমার দুটো চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আমার এক চাচাতো ভাই আল্লাহ রাসূলকে বলছেন হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন ওখান থেকে কিছু দায়িত্ব আমাকে দেন। আমার আরেক চাচাতো ভাই ঠিক এরকম আল্লাহ রাসূলের কাছে বলল যে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছেন ওখান থেকে আমাকে কোনো বিষয়ের নেতা বানাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাদাল আমাল আহাদান সালাহু ওয়ালা আহাদান আহরাস আলাইহে, শোনো আল্লাহর শপথ অবশ্যই অবশ্যই আমরা দায়িত্ব দিই না তাকে যে দায়িত্ব চাই, আমরা দায়িত্ব দিই না তাকে যে দায়িত্বের উপরে আকাঙ্ক্ষা পোষণ করে, আমরা দায়িত্ব দিই না তাকে যে মনে মনে ইচ্ছা করে যে আমার উপরে দায়িত্ব আসুক। মুত্তাফাকুন আলাই, বুখারি এবং মুসলিমের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো ইন্না আহলা ফারিস কদ মালাকু আলাইহিম বিনতা কিসরা, পারস্যের লোকেরা পারস্যের সম্রাট মরে গেছে, ওর বিটিকে আমির বানালছে, নেতা বানালছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই দোয়া করলেন, বললেন লাই ইয়াফলাহ কওমুন আল্লাহু আমরাহুম ইমরা, যারা নিজেদের নেতা বানায় নারীকে তাদের কল্যাণ নাই, তাদের পরিত্রাণ নাই। হারিস আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঁচটা জিনিসের অর্ডার করেছেন, বিল জামাতে তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে, ওয়াস সামাই আমিরের কথা শুনবে, ওয়াত তাআতে আমিরের আনুগত্য করবে, ওয়াল হিজরাতে প্রয়োজনে হিজরত করবে, ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ আর আল্লাহর পথে জিহাদ অব্যাহত রাখবে। وانه من خرج من الجماعه قيدا شبرين فقد خلع ربطات الاسلام من عنقه, কারণ কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বেরিয়ে যায় তাহলে ইসলামের দায় দায়িত্ব তার থেকে মুক্ত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে জামাতে আবার ফিরে না আসবে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, কেউ যদি ইসলামের মধ্যেও জাহিলিয়াতের চর্চা করে, জাহিলিয়াতের পদ্ধতি অনুসরণ করে, তাহলে সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে এবং সে যদি মনে করে আমি একজন পাক্কা মুসলমান, তারপরেও সে জাহান্নামে যাবে, তারপরেও সে জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে কোনো মাখলুকের কোনো সৃষ্টির আনুগত্য করতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মারা গেল, যে মারা গেল অথচ তার কাছে বায়াত নাই, বায়াতবিহীন অবস্থায় যদি কেউ মারা যায়, আমিরের প্রতি বায়াতবিহীন অবস্থায় যদি কেউ মারা যায়, তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা হলো মাতামাইতাতান জাহিলিয়াতান, তার এই মৃত্যুটা হলো জাহিলিয়াতের মৃত্যু। বন্ধুগণ, আমার এতক্ষণের আলোচনা দ্বারা অনেক প্রমাণ আছে, এই আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, আর মুসলমানদের মধ্যে সিদ্ধান্ত হবে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ হবে। আমরা আরো জানতে পারলাম যে আমির থাকবেন, আমিরের হাতে বায়াত থাকতে হবে, শপথ থাকতে হবে। আমরা আরো জানতে পেরেছি যে নেতৃত্ব চাইলে দেওয়া যাবে না, কেউ যদি আকাঙ্ক্ষা পোষণ করে তাকেও নেতৃত্ব দেওয়া যাবে না। তারপরে আমরা যেটা জেনেছি যে ছোটখাটো অজুহাত হোক, বড় অজুহাত হোক, যে কোনো অজুহাত খাড়া করে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। নেতৃত্ব নির্বাচনের এই হলো প্রক্রিয়া। নেতৃত্ব নির্বাচনের তিনটা প্রক্রিয়া আমরা দেখতে পাই ইতিহাসে, এক রাজতান্ত্রিক প্রক্রিয়া, দুই গণতান্ত্রিক প্রক্রিয়া, তিন ইসলামী খেলাফত, খেলাফতের প্রক্রিয়া। তিনটা প্রক্রিয়া সারা দুনিয়াতে, রাজতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। রাজতান্ত্রিক প্রক্রিয়াতে রাজার ছেলে রাজা হয় অথবা রাজার উত্তরাধিকারী রাজা হয়, ওদের একটা পদ্ধতি আছে, এক জটিল পদ্ধতি, ওটা আমরা অত বুঝি না। এক এক দেশে এক এক প্রক্রিয়া আছে। রাজতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু ব্যক্তি সার্বভৌম ক্ষমতার উৎস হয়, এইখানে লাকিলি যদি কোনো ভালো ব্যক্তি রাজা হওয়ার সুযোগ পান, তাহলে সেই ক্ষেত্রে ওই ভালো মানুষের ভালো আকীদা ওই দেশের জনগণের উপরে প্রতিফলিত হয়, সেটা আমরা দেখতে পাই। এই পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে রাজতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে, আমরা লক্ষ্য করলে দুই একটা দেশ আমরা দেখতে পাবো, এক একটা দেশ আমাদের নজরে আসবে, রাজা ভালো হওয়ার কারণে সেই দেশের শাসন ব্যবস্থায় ভালো পদ্ধতি অনুসরণ করা হয়, কোরআন সুন্নাহ অনুসরণ করা হয়, এটা আমরা দেখতে পাই। আবার উল্টা চিত্রও দেখতে পাওয়া যায়, রাজতান্ত্রিক প্রক্রিয়ায় রাজাই যেহেতু সব ক্ষমতার উৎস হয়, এইখানে রাজা যদি দাম্ভিক হয়, আল্লাদ্রোহী হয়, অহংকারী হয়, সেখানে দেখা যায় তার অহংকারের একটা ভাব চিত্র ওই দেশের জনগণের উপরে প্রতিফলিত হয়, এরকম চিত্র আমরা দেখতে পাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা এটা দুই ধরনের হয়, কোথাও প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, কোথাও পার্লামেন্টারি গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যে দেশে আছে সে দেশেও দুইটা প্রক্রিয়া দেখা যায়। এক দেশে আমরা দেখি যে প্রেসিডেন্ট নির্বাচন হয় জনগণের সরাসরি ভোটে, যিনি বেশি ভোট পান তিনি প্রেসিডেন্ট হন। কোনো কোনো দেশে আমরা দেখতে পাই জনগণের ভোটেও পাস করতে হয়, এটা যেমন গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলেকটোরাল ভোট, নির্বাচক মণ্ডলী আছে তাদের ভোটেও তাকে পাস করতে হয়। সংসদীয় পার্লামেন্টে আমরা দেখি একটা ভূখণ্ডকে নির্দিষ্ট অংশে ভাগ করে যে কয়টা ভাগ আছে, যে কয়টা এমপি আছে, সেই কয়টা এমপি ভোট পান, এই ভোটের মাধ্যমে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এই প্রক্রিয়ায় দায়িত্ব চেয়ে নিতে হয়, এই প্রক্রিয়া দুটোতে দায়িত্ব চেয়ে নিতে হয়, দায়িত্বের জন্য প্রতিযোগিতা সৃষ্টি হয়, দায়িত্বের জন্য ভাঙচুর হয়, প্রতিযোগিতা হয়, সব কিছুই হয়। দায়িত্ব পাওয়ার জন্য হেন প্রক্রিয়া নাই যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চর্চা করা হয় না, হেন প্রক্রিয়া নাই যেটা রাজতান্ত্রিক প্রক্রিয়ায় হয় না। এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেখি বিশৃঙ্খলা দেখি, রাজতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেখি যে রাজার ছেলেদের মধ্যে পিটাপিটি, মারামারি, হট্টগোল, গণ্ডগোল, ক্ষমতার দাপট, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু ইসলামিক প্রক্রিয়ায় এই দুটো পুরোটাই নিষিদ্ধ, যেহেতু এখানে নেতৃত্ব চাওয়া যায় না, নেতৃত্ব চাওয়াও হারাম, নেতৃত্বের উপরে আকাঙ্ক্ষা পোষণ করাও হারাম, নেতৃত্বের এরাদা পোষণ করাও নিষেধ। আর নির্বাচনী প্রক্রিয়া যেটা হলো একটা ওসিয়ত প্রক্রিয়া, পরামর্শ প্রক্রিয়া, রাজতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। ওসিয়ত হলো যিনি ক্ষমতায় আছেন, এই সৎ মানুষটা উনি ওনার প্রজা সাধারণের মধ্যে যাকে ফিটেস্ট মনে করবেন, যোগ্যতম মনে করবেন, সেই ব্যাপারে তার পরামর্শক মণ্ডলীকে মাজলিসে শুরাকে পরামর্শ দিয়ে যাবেন, এটা হলো ওসিয়ত। অথবা যিনি ক্ষমতায় আছেন, যিনি নেতা, যিনি আমির, উনি মাজলিসে শুরার সাথে পরামর্শ করে একটা কমিটি গঠন করে দিবেন, এক ক্রাইটেরিয়া অনুসরণ করে যোগ্য, দক্ষ, সৎ, আল্লাহওয়ালা একটা কমিটি করে দিবেন। এই কমিটি একজন ফিটেস্ট, সৎ, যোগ্য লোককে বাছাই করবেন। বাছাই করার পরে তাকে মনোনীত দিবেন, যাকে মনোনয়ন দান করবেন তার হাতে এদেশের আপামর জনসাধারণ হোক অথবা বিশেষ বিশেষ ব্যক্তিরা হোক, তার হাতে বায়াত নেবেন, তিনি হবেন আমির। আমির এবার মাজলিসের সুরার সাথে পরামর্শ করে, মাজলিসের সুরার সাথে পরামর্শ করে এবার অন্যান্য দায়িত্বশীল নিযুক্ত করবেন। বন্ধুগণ, এই প্রক্রিয়াটা সময়টা আনলিমিট। আমির যতদিন পর্যন্ত যোগ্যতা রাখবেন, আমিরের যতদিন পর্যন্ত ইমারতের অযোগ্য না হবেন ততদিন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। আর এই প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়াটা হলো সময় সাপেক্ষ, 4 বছর 5 বছর 6 বছর 4 বছর 5 বছর 4 বছর 5 বছরের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাই শুধু ক্ষমতার প্রতিযোগিতায় হয়, ক্ষমতা গ্রহণ করার জন্য বাসে আগুন দেওয়া হয়, রাস্তা বন্ধ করা হয়, গাছ কাটা হয়, দোকানপাট ভাঙচুর করা হয়, জনগণের সরকার বলে জনগণের প্রতি অত্যাচার চালানো হয়। কিন্তু ইসলামিক প্রক্রিয়ায় জনগণের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হয়, এই জন্য কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হয়। গণতন্ত্র, রাজতন্ত্র হলো দুটো মানবরচিত, আর খেলাফত হলো আল্লাহ প্রদত্ত। গণতন্ত্র, রাজতন্ত্রে মানুষ হয় সার্বভৌম ক্ষমতার উৎস, আর খেলাফতে আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার উৎস। বন্ধুগণ, গণতন্ত্র এবং রাজতন্ত্রের আইন পরিবর্তনশীল, ইসলামের আইন খেলাফতের ওহির বিধান অপরিবর্তনীয়। গণতন্ত্র এবং রাজতন্ত্রে রাজা নিজের সুবিধা মতো নিজের দলকে বাঁচানোর জন্য, বিরোধী দলকে শোষণ করার জন্য, বিরোধী শক্তিকে অপনোদন করার জন্য হেন প্রক্রিয়া নাই যেটা আইন তৈরি করে না তারা। ইসলামী প্রক্রিয়ায় রাজা প্রজা সবাই সমান। ওই যে জানেন না মাখজুমিয়া গোত্রের ওই যে চোর ধরা পড়লো, তার বিচার হবে, তার বিচারের জন্য তারা চিন্তা করলো সেরা বংশের লোক, এর যদি হাত কাটা যায় তো মান সম্মানের ব্যাপার, তো এর ব্যাপারে একটু সুপারিশের ব্যাপার আছে, সুপারিশ করবে কে? তো সুপারিশ করার মতন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তাকেই সুপারিশ করতে, জি শেষ করছি, তাকেই সুপারিশ করতে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন, চোখ লাল হয়ে গেছে, রাগের ভাব বোঝা যাচ্ছে। উনি বললেন, তোমাদের পূর্বের লোকেরা এই জন্য ধ্বংস হয়ে গেছে যে তাদের সেরা লোকেরা চুরি করলে তারা ছেড়ে দিত, আর দুর্বল লোকেরা চুরি করলে তার প্রতি হদ জারি করত। শোনো, যদি আমার মেয়ে ফাতেমা আজকে চুরি করত এবং এ অপরাধে সে অপরাধী সাব্যস্ত হতো, আমি রাসূল বলছি তার হাত আমি কেটে নিতাম। আইন, ইসলামী খেলাফতে আইনের ঊর্ধ্বে কেউ নয়, কাউকে বাঁচানোর জন্য আইন হয় না, আইন চলে সবার উপরে, বিচার ব্যবস্থা হয় স্বাধীন, আমলাতান্ত্রিক, এই লেজুড বৃত্তি করা আমলাতান্ত্রিক সিস্টেম ইস খেলাফতে থাকে না। ফলে জনসাধারণ ইসলামী খেলাফতে শান্তিতে থাকে, সুখে থাকে, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, হোক সবাই থাকে সুখে। বন্ধুগণ, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ইসলামী প্রক্রিয়া নয়, এই প্রক্রিয়া বর্জন করে খেলাফতের প্রক্রিয়ায় আমাদেরকে ফিরে আসতে হবে। খেলাফতের প্রক্রিয়ায় আসলেই দেশ শান্তিতে থাকবে, জনগণ শান্তিতে থাকবে। আসুন আমরা সারা দেশের জনগণকে বলে দিই, এদেশের সরকার প্রধান বিরোধী দলকে বলে দিই, তোমাদের এই প্রক্রিয়া বর্জন করো, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক খিলাফতের প্রক্রিয়া চালু করো। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে তৌফিক দান করুক। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।